ছন্দরে শরধা বালিরে নবমী সঞ্জরে রাণী শ্রীগুণ্ডিচা কান্দে বড় দেউড়িয়া চালি যিব কালি ভাই বড় রাম সঙ্গে আরে বাবু শ্যাম ঘন তু গলে মধুভুবন কাহা মুখ নাই বঞ্চিবি রে আরে